ভক্ত বন্ধু মানে আজি গোপপুরে আউ সে সুখ না ঠাকুর আজ সমস্ত ছাড়ি চালি যাচ্ছি সকল গোপাঙ্গনা মান মনরে আউ সে প্রফুল্ল না দুঃখর সীমা বড়ি যাই আনন্দ প্রমোদ আউ কে না কুঞ্জ বনরে দুঃখ আসি যাই ভগবান কৃষ্ণ বলরাম আজ চালি যাচ্ছেন অক্রূর পঞ্চান্তি নবাপা সকল গোপ তরুণী মানে পাদে পড়ি হে মহাপ্রভু যদি যাওছ তাহলে আমি সাগরে নিয়ে যাও সমস্ত মনা করছেন কলাকানু কৃষ্ণ রাধা কান্দি পকাউছেন তাঁর কান্ত রাধাকান্ত আজ পড়ে যাচ্ছেন গোপবৃন্দাবন ছাড়ি যদি কান্ত চালি যাবে রাধা আউ কৌতুকি রহবে কাহপাই রহবে আশ্চর্য কথা প্রিয় ভক্ত বন্ধু মানে আপন মানে ভাবে অধীর হয়ে পড়বে নিশ্চিত গীতিকার অনিল পট্টনায়ক ভাষার এই গীত মু আপন মানুষ শুনেবি আপন মানে শ্রবণ কলে ধ্যান দিয়ে শুনে পারলে মো গাইবা জীবন সার্থক হব মো গাইবা জীবন সার্থক হব রাধারানী কোন কহুছন্তি খণ্ডে যাই দণ্ডে রহি যেতবেলে অক্রূর রথরে ভগবান কৃষ্ণ যাচ্ছন্তি কিছু বাট যা পরে রাধারাণী অপেক্ষা করছেন কৃষ্ণকে দেখা করা হে কৃষ্ণ হে শ্যাম সুন্দর মু কোণ তোম সাংরে এই প্রেম করে তুমি মতো ছাড়ি চালি যাওয়া আহা আপন মানে ভক্তবৃন্দ আপন মানে প্রেমিক প্রেমিকা মানে যদি জাঁ থাকে প্রেম বিষয়ে প্রেমর সংজ্ঞা কোণ জাঁপারি বুঝিপারি এর নিদর্শন স্বরূপ কোণ হয়ে পে খণ্ডে যাই দণ্ডে রহি কান্দে রাধা কই কই অক্রূর পছে গোড়ে বিকড়ে কহন্তি রাই হে অক্রূর হে ভক্ত অক্রূর মো কথা পথে শুণ মো নিবেদন টিকা গ্রহণ কর কোণ কলে রাধারাণী মোতে দাসী করি নিয় নিয় হে ভক্ত অক্রূর মু শ্যাম সাথে জীবি মধুপুর হে ভক্ত অক্রূর চন্দ্র বিনু কি বঞ্চিব চকুর হে ভক্ত অক্রূর হে মোর প্রিয় প্রেমিক প্রেমিকা প্রবর মানে সমস্ত ধ্যান দেবে গীত প্রতি কেতে দূর স্বপ্ন দেখুলে রাধারাণী ভগবান কৃষ্ণকে লক্ষ্য করবে ভক্তবৃন্দ নিয় পছে গড়াহার নিয় পছে গড়াহার হীরা ফুল নিয় মোর পিণ্ড রূপরাণ মোর কাঢ়ি নিয় না সত্তর তেবে মোর পিণ্ড হুয়ে না রখার হে ভক্ত অক্রূর দিক দিক এ জনম মোর হে ভক্ত অক্রূর মোতে দাসী করি নিয় নিয় হে ভক্ত অক্রূর শ্যাম সাথে জীবি মধুপুর হে ভক্ত অক্রূর ভক্ত অক্রূর শক্তি স্বরূপিণী রাধারাণী কোণ কুচি ভক্ত অক্রূরঙ্ ধ্যান দেবে ভক্ত বন্ধু মানে দাসী হই রহিবি সদা চরণে খটিবি দাসী হই রহিবি সদা চরণে খটিবি দাসী পণ কু মূল নেবি না শ্যাম উচিত পাইবি মু দাসী পণ কু মূল নেবি না শ্যাম উচিত পাইবি তাহা পুনি কৌছেন দাসী হেবি দাসী নহলে সেঠি আনি হওয়া চাহুচান শ্যামকর পালটা বাসন ধোয়া চাহুচান রাধারাণী আহা কেতে ভালো পাচ্ছেন ভগবান কৃষ্ণকে প্রিয় দর্শক দর্শিকা মানে সেঠি আনি সেটি আনি হইতিবি শ্যাম পালটা ধইবি সেটি আনি হইতিবি শ্যাম পালটা ধইবি শ্রীঅঙ্গ বাসরু শ্রীঅঙ্গ বাসনা মনহরি পিউথিবি শ্রীঅঙ্গ বাসরু শ্রীঅঙ্গ বাসনা মনহরি পিউথিবি যেবে ননেব সঙ্গরে কহি দিও মোতে বারে যেবে ননেব সঙ্গরে কহি দিও মোতে বারে হে প্রিয় অক্রূর হে ভক্ত অক্রূর যদি সঙ্গে ননেব মতো টিকি এত কিপারব এতিকিপারব কমিটি তা ভুলবি শ্যাম প্রীতি পাশরা মন্তর শ্যাম প্রীতি পাশরা মন্তর হে ভক্ত অক্রূর শ্যাম মনরো যাউনি মোর হে ভক্ত অক্রূর মোতে দাসী করি নিয় নিয় হে ভক্ত অক্রূর ভক্ত অক্রূর হে ভক্ত অক্রূর রাধারাণী সরকার শেষ থর নিবেদন করছেন ভক্ত অক্রূর কোণ কহিলেন ভক্তবৃন্দ শ্যাম কু পচার থরে নেবে কি না সঙ্গরে শ্যাম কু পচার থরে নেবে কি না সঙ্গরে রথরে ননেলে পছরে গোড়েই পাইবি মথুরাপুরে রথরে ননেলে পছরে গোড়েই পাইবি মথুরাপুরে শ্যাম চিত্র পট গড়ে ঝুলাইথিবি প্রীতিরে শ্যাম চিত্র পট গড়ে ঝুলাইথিবি প্রীতিরে শ্যাম নাম গাই ভিক্ষ মাগুথিবি ব্রহ্মাণ্ড বড় দাণ্ডরে শ্যাম নাম গাই ভিক্ষ মাগুথিবি ব্রহ্মাণ্ড বড় দাণ্ডরে শ্যাম যেবে নিজে আসি ভিক্ষ দেবে হসি হসি শ্যাম যেবে নিজে আসি ভিক্ষ দেবে হসি হসি তেবে তেবে পুরিব মো মন থাড় হে ভক্ত অক্রূর তেবে পুরিব মো মন থাড় হে ভক্ত অক্রূর তাঙ্কু পরাণ বি কিছি মোর হে ভক্ত অক্রূর শ্যাম মনরু যাউনি মোর হে ভক্ত অক্রূর মোর পিণ্ড হুয়ে নার খার হে ভক্ত অক্রূর ভক্ত অক্রূর ভক্ত অক্রূর ভক্ত অক্রূর